আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেমনটি আপনারা শুনলেন, ফিতনা অনেক ধরনের, কিন্তু সমস্ত ধরনের ফিতনা যত ধরনের আপনি শুনলেন, এত ফিতনা থেকে বাঁচার উপায় যদি বলি সময় হবে না। আমরা সাধারণত যে ফিতনা আমভাবে ফিতনা মনে করি, যে ফিতনার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে ভয় করো যে ফিতনা আসলে পরে তোমাদের মধ্যে বিশেষ বিশেষ লোককে স্পর্শ করবে না। যেমন স্ত্রীর ফেতনা, পরিবারের ফেতনা, ধনসম্পদের ফেতনা, এই বিশেষ বিশেষ লোককে স্পর্শ করবে। আপনার স্ত্রীকে নিয়ে যদি আপনার ফেতনা হয়, তো সেই ফেতনা আমার কাছে আসবে না, ওনার কাছে যাবে না। কিন্তু যে ফেতনা আমার কাছে আসলেও আপনার কাছে যাবে, কোন ফেতনাটা বেশি বড়? নিশ্চয়ই যে ফেতনা আম, ব্যাপক, সেই ফেতনা হচ্ছে সবচেয়ে বড়, ভয়ানক। আর সেখান থেকেই আল্লাহ তাআলা বলছেন তোমরা সাবধান হও, তোমরা সতর্ক হও, তোমরা বাঁচার চেষ্টা করো, যে ফেতনা যখন আসবে তখন কেবল তোমাদেরকে গ্রাস করবে না, বিশেষ বিশেষ লোককেই গ্রাস করবে না, বরং আম খাস সকলকেই একসঙ্গে পিষবে। সেই ফেতনা এখন বিশেষ করে রাজনৈতিক ফেতনা, দলাদলির ফেতনা, তারপরে খারেজির ফেতনা, রাজনৈতিকভাবে যে ফেতনাগুলো চলছে সারা বিশ্বে, মুসলিমদের রক্ত ক্ষয় হচ্ছে, সন্ত্রাসের ফেতনা, এই সকল ফেতনা থেকে বাঁচার উপায় কি? আমি আগে কিছু কারণ বলেছি, তার মধ্যে একটা কারণ হল যে আপনাকে ফেতনা থেকে বাঁচতে হলে শরীয়ত ইলম অনুসন্ধান করতে হবে। তার কারণ, আপনার ভিতরে জ্ঞান না থাকলে আপনি ফেতনা থেকে বাঁচতে পারবেন না। ফেতনাকে ফেতনা বলে না চিনতে পারলে আপনি ফেতনা থেকে বাঁচবেন কি করে? আপনি যদি একটা রশি আর একটা সাপের মধ্যে পার্থক্য না করতে পারেন, তো আপনি যেমন রশির উপরে পা দেন তেমনি সাপের উপরও পা দেবেন। কিন্তু যদি আপনি জানেন যে না, এটা সাপ আর এমন সাপ, তার লেজে পা দিলেই ছোবল মারবে, তো নিশ্চয়ই আপনি সতর্ক হবেন। এই জন্য পূর্ব শর্ত হল যে আপনি ফেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, আমভাবে শরীয়ত জ্ঞান অর্জন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আমরা সেই জ্ঞান অর্জন করার খাতিরে আমরা খুব ঢিলেমি করি। দেখুন না, হুজুর কতভাবে বলে, খাবার দিয়ে, গাড়ি পাঠিয়ে, কত রকম করে চেষ্টা করেও পঞ্চাশটা লোক জোগাড় করতে পারেন না। কেন বলুন তো, এত অনীহা। দিনী জ্ঞান অর্জন করার পথে এত অনীহা। এখন যদি দুনিয়ার কোনো কিছু হতো, রাজনৈতিক পার্টির মাহফিল হতো, সভা হতো, কিংবা কোনো গান বাজনা অনুষ্ঠান হতো, কিংবা কোনো হিরোইনকে নিয়ে সেখানে নাচ দেখানো হতো, তাহলে লোক জায়গা দেওয়া যেত, বাঙালিতে দূরের কথা, অবাঙালি এসে হাজির হতো। দিন এমন, দিন হচ্ছে গরিব। গরিব মানে কি? গরিব মানে গরিব না, যে আমরা দরিদ্র মানুষ, গরিব। আরবিতে গরিব মানে হচ্ছে আপনারা সৌদি আরবে গরিব, আজনবী। দিনই ওই রকম, বাদাল ইসলাম ও গরিবান, মুসলিমেও কয়েকটা লোক অজানা অচেনা যেন বিদেশে আছে, প্রবাসীর মতো ইসলাম এসেছে, প্রবাসীর মতো ফিরে যাবে, ইসলামের দিকে মানুষের ধ্যান ধারণা থাকবে না। আর এই কারণেই মুশকিল হল অধিকাংশ মানুষ ফিতনায় পতিত হয়। কেন? তাদের ভিতরে শরী এলেম নেই, দিনের এলেম নেই। নম্বর দুই, যদি আপনার শরী জ্ঞান না থাকে, ফাস আলু আহলা জিক্রে ইন কুন্তুম লা তাআলাম, যদি কোন বিষয়ে তোমাদের জ্ঞান না থাকে, তাহলে আহলে ইলমকে, যাদের কাছে ইলম আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করে নাও। ফিতনা থেকে বাঁচার উপায় হল যে শরী জ্ঞান অনুসন্ধান করবেন, আর সেই সাথে শরী জ্ঞান কাদের কাছে পাবেন? আপনি ওলামাদের কাছে পাবেন। ওলামাদের ধারে পাশে এসে বসতে হবে, ওলামাদের কাছে পরামর্শ নিতে হবে। আর ওলামারও অভাব নেই। আবার ওলামা বলতে কোন ওলামা? যে ওলামারা মান্যগণ্য। এখন তো আলেম আলেম সবাই মাদ্রাসায় পাস করা হোক অপাস করা হোক, মাদ্রাসায় পড়াশোনা না করেও অনেকে আলেম হচ্ছে, আর অনেকে ফতোয়া। এখন ফেসবুকের মুফতিদের অভাব নেই, ফেসবুকে কত রকমের মুফতি পাবেন তারা ফতোয়া দিচ্ছে না। বড় বড় আলেম যারা সত্যই গণ্যমান্য আলেম এবং সারা বিশ্বে গণ্য বরেণ্য আলেম, তাদের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করবেন, বর্ণনা করবেন এবং জেনে নেবেন যে আপনি ফেতনায় পড়তে যাচ্ছেন কি না। আলেম ওলামার কাছে যখনই আপনার ফেতনা আসে, কোন নিরাপত্তার ভয়ের কোন বিষয় এলেই তারা কি করে, প্রচার করে দেয়, এই হয়েছে ওই হয়েছে, আরে অমুক জায়গায় এ হচ্ছে, অমুক জায়গায় এ হচ্ছে, আমাদের কি করা উচিত, আমাদের এই করা উচিত। নিজেদের মধ্যেই আলেম ওলামার পরামর্শ না নিয়েই নিজেদের ভিতরেই জিহাদ ঘোষণা করে দিচ্ছে। আলেম ওলামারা কি বলছে তাদের পরামর্শ নি, বলতে গেলে তারা আবার বলছে রে ও কি জানে না মিয়া, নিজেরাই মুক্তি সেজে নিজেরাই আপোষের ভিতরে জিহাদ ঘোষণা করছে। সামান্য কিছু একটা হলে, সামান্য বড় যাই হোক, সেক্ষেত্রে আলেম ওলামার কাছে সেই বিষয় নিয়ে রুজু করলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এই সময়ে জেহাদ করা যাবে না যাবে না, এটা জেহাদ কি না, জেহাদের সময় কি না, এই সময় রক্তপাত করা যাবে কি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দিয়েছে তাকে হত্যা করা যাবে কি না, হত্যা করা গেলেও হত্যা করবে কে, এ খবর কোথায় পাবেন আপনি? আল্লাহ তাআলা যেখানে হত্যা করার অনুমতি দিয়েছেন সেখানে কি সবাইকে অনুমতি দিয়েছেন? ফাকতুরুল মুশরিকিনা হাইসু সাকিফতুমুহুম, মুশরিকদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো, এটা কি আপনাকে বলা হয়েছে? যেখানে মুশরিক এখানে বেরিয়ে যাবেন না, মুশরিক আছে বাইরের লোক দেখলেন সে অমুসলিম এখানে কাজ করতে এসছে, গিয়ে হত্যা করবেন না? কোরআন হাদিস তো এইভাবে মানা হয় না। সুতরাং আলেম ওলামার কাছ থেকে জেনে নিতে হবে যে আয়াতের ব্যাখ্যা কি, আয়াতের অর্থ কি। আজকে মুসলমানরা মার খাচ্ছে, অমুক জায়গায় মার খাচ্ছে, তমুক জায়গায় মার খাচ্ছে, আর আমরা চুপ করে বসে আছি, আমরা এসি রুম থেকে ফতোয়া দিচ্ছি, আমরা এই করছি সে করছি, আমাদের কি করা উচিত, আমাদের জিহাদ করা উচিত দিয়ে মানুষদেরকে উত্তক্ত করে, মানুষদেরকে উত্তেজিত করে তারা টিম তৈরি করছে, তারা সংগঠন তৈরি করছে, তারা আপনার যাকে বলে দল তৈরি করছে, তারপরে শুরু করছে সন্ত্রাস। সেটা জিহাদ কি না, জিহাদের শর্ত কি, জিহাদ কখন করতে হয়, এসব আলেমদের কাছে না জেনে নিজে নিজেই ফতোয়া দিয়ে তারা জিহাদ শুরু করছে, এ হচ্ছে ফেতনা। কিন্তু ফেতনা থেকে বাঁচতে হলে আলেম ওলামার কাছে আসতে হবে। আপনি দেখবেন বাইরে পাবলিকের কাছে বহু রকমের মানুষ আছে, একজন বলছে হ্যাঁ এটা হচ্ছে ফেতনা, আর একজন বলছে না এটা হচ্ছে জিহাদ। আপনি কার কাছে সঠিক সংবাদ পাবেন যে বড় আলেম বরণ্য আলেম বরেণ্য আলেম তার কাছে গিয়ে আপনি যদি বসেন খবর নেন, তাহলে ফেতনা থেকে বাঁচার উপায় আপনি পেয়ে যাবেন। ফেতনা যখন আসে আমভাবে, যখন খোনাখুনি মারামারি এবং কাটাকাটি চলে, তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি না ধরেন তো আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। ধৈর্য না ধরলে নিজেকে বাঁচাতে পারবেন না। যদিও আপনি মার খাচ্ছেন, বলে হুজুর বসে বসে মার খাবো, যদি মারের বদলে আপনি অনুরূপ মার দিতে না পারেন তাহলে আপনি কি করবেন? মারের বদলে মার দিতে না পারলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনারা একটা গল্প শুনেছেন, বাপ বেটায় যাচ্ছিল, রাস্তায় দেখা হলো এক হোমরা চোমরা এক মাস্তান, এসেই বাপকে এক থাপ্পড় মারল গালে, এই তুই আমার বাপকে মারলি, আর একবার মার দিকে তোকে দেখব, আবার এক থাপ্পড় মারল, আর একবার মার দিকে তারপর দেখব, আবার এক থাপ্পড়, তুই কি করবি আমার, কিছুই করার নাই, বিশাল মাস্তান, আরো সেই পাতলা দুবলা পাতলা, তাকে তার গায়ে হাত দেওয়ার ক্ষমতা নেই, আর বেচারি বলছে আর একবার মার দিকে, আর একবার মার দিকে, মুখে খুব চাবুলি চালাচ্ছে, বাপ বলছে বেটা তুই থাম, তুই যদি বারবার চাপুলি না করিস তাহলে আমি বারবার মার খাই না। তুই যখন কিছুই করতে পারবি না তখন চুপ করে সবুর করতে হবে, ধৈর্য ধরতে হবে, তাই না? আর একবার মার দেখি, আর একবার মার দেখি, তোকে দেখে নেবো, না বলতো আর মারতো, আর মার খেত না। এই জন্য কোন কোন জায়গাতে হিকমত অবলম্বন করতে হবে, যেখানে দেখবেন প্রতিবাদ করলে আপনার ক্ষতি হবে। হ্যাঁ, আমরা কি প্রতিবাদ করব না? নিশ্চয়ই প্রতিবাদ করবেন, প্রতিবাদ করার ক্ষমতা থাকলে প্রতিবাদ করবেন। কিন্তু যে প্রতিবাদ করার ক্ষমতা আপনার নেই, যেখানে আপনার সামনে কামান আছে, বন্দুক আছে, সেখানে আপনি কি পানির বোতল দিয়ে প্রতিবাদ করবেন? হ্যাঁ, ঢেলা দিয়ে প্রতিবাদ করবেন, ঘরের বটি দিয়ে, গরু জবাই করার ছুরি দিয়ে প্রতিবাদ করবেন, কিংবা লাঠি দিয়ে বলছে বাঁপুরের ঝাঁটা নিয়ে বের হও, ঝাঁটা নিয়ে প্রতিবাদ করবেন, এটা হবে নাকি? কামানের গোলার সামনে আপনার ঝাঁটা কাজ দেবে? তাহলে সেই ক্ষেত্রে প্রতিবাদ না করার চেয়ে, করার চেয়ে, প্রতিবাদ করার চেয়ে না করাটা কি ভালো নয়? এটা আলেম ওলামারা বলবে। ধৈর্য ধরতে হবে, যখনই আপনার বিরুদ্ধে কোন রকম হামলা আসবে, যদি আপনার মারের বদলে মার দেওয়ার ক্ষমতা না থাকে, ধৈর্য ধরতে হবে। হুজুর, তাহলে কি কোন নোংরা কাজ দেখে আমরা প্রতিবাদ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহ। তোমাদের মধ্যে যে আপত্তিকর কোন গরহিত কাজ দেখবে, সে যেন তা নিজ হাত দিয়ে পরিবর্তন করে, আমি হতে দেব না। এখন আপনার হাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা নেই, মানে আপনার হাতে শক্তি নেই। আপনি যদি বন্ধ করতে যান আপনাকে পিষে দেওয়া হবে, তো সেখানে কি আত্মহত্যা করতে যাবেন? আল্লাহর পথে জিহাদ হয়ে যাবে, মারতে গেলেন 20 জনকে 100 জনকে, গিয়ে আপনি একা মার খেয়ে বসে থাকলেন, এটা তো ইসলাম চায় না। ইসলাম তো মানুষ খুন করতে চায় না। আর ইসলাম কি জিহাদের মাধ্যমে মানুষ খুন করতে চেয়েছে, না জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার করতে চেয়েছে? ইসলাম প্রচার করব, মানুষ তৈরি করব, এই জন্যই না জিহাদ। মানুষ খুন করার জন্য জিহাদ নয়। আপনি যে রক্তটা বহাবেন, আপনি যে রক্তটা ক্ষয় করবেন, সেই রক্তটা কোনো কাজে লাগলে তবে না ভালো। আর এমনি এমনি আপনি জান্নাতের লোভে রক্ত ক্ষয় করে দিলেন, কোনো কাজ হল না, তাতে আপনার কি হবে? ক্ষমতা থাকলে হাত দিয়ে বাধা দেন, আর ক্ষমতা না থাকলে কি করতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি। হাত দিয়ে ক্ষমতা নেই, তুমি মুখ দিয়ে বলো, ভাই এটা করতে হয় না, এটা করলে হয়, এটা করলে। উপদেশ দাও, উপদেশ দাও। উপদেশ দেওয়ারও ক্ষমতা যদি না থাকে, মুখে কথা বলারও ক্ষমতা না থাকে, মুখে কথা বললেও যদি আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, তাহলে ভাবে কালবিহি, তাহলে তোমরা হৃদয় দিয়ে সেই জিনিসটাকে ঘৃণা করো, তোমার দায়িত্ব শেষ। আমি বলবো পরে ইনশাআল্লাহ যে ফেতনার সময়ে ফেতনাকে হৃদয় দিয়ে ঘৃণা করবেন, ফেতনায় টপকে পড়বেন না। তাহলে প্রতিবাদ করার বিভিন্ন ধাপ রয়েছে, আপনার যেটা ক্ষমতা নেই সেটা আপনি করতে পারেন না। তারপরে এই প্রতিবাদ করার ব্যাপারও বলি, এটাও একটা ফেতনা। একটা জিনিস খারাপ কাজ হচ্ছে, সেই খারাপ কাজটা বন্ধ করার ক্ষমতা আপনার আছে অন্যভাবে। যেমন মনে করুন, এই আলগাতের বাইরে এক জায়গাতে নগ্ন নাচ হচ্ছে, অশ্লীল ড্যান্স হচ্ছে, তো আপনি গোপনে গোপনে গিয়ে একটা বোম হাতে রাখলেন, গিয়ে ওখানে গিয়ে সুইচ টিপে দিলেন, গোটা সব তছনছ হয়ে গেল, সব অধিকাংশ মানুষ মারা গেল, ড্যান্স বন্ধ হয়ে গেল। ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন বলুন? কি বন্ধ করতে গেছিলেন? ড্যান্স বন্ধ করতে গেছিলেন। ড্যান্সটা বেশি বড় খারাপ কাজ, না মানুষ খুন করা বেশি বড় খারাপ কাজ? তাহলে বাদ ভালো করতে গিয়ে আপনি ব্যথা তৈরি করলেন না? এটাই কি উদ্দেশ্য ইসলামের? না, উদ্দেশ্য এটা নয় যে গিয়ে মানুষ খুন করো, তারা মানছে না মানুষ খুন করো, না, তুমি যদি পারতে যে কোনো ভাবে তাদেরকে ফিরিয়ে আনতে, সেটাই ছিল উদ্দেশ্য। তুমি যখন পারবে না, এভাবে মানুষ খুন করবে একটা পাপ বন্ধ করতে গিয়ে, তার থেকে বড় পাপ সৃষ্টি করবে, এটা তোমার কাম্য নয়, এটা তোমার হওয়া উচিত না, এটা তোমার কাছ থেকে বাঞ্ছনীয় নয়, এটা তোমার কাছ থেকে চাওয়া হয়নি, ইসলাম তোমাকে বলেনি এভাবে গিয়ে কথা না মানলে তাকে শুট করে দাও, আত্মঘাতী বোমা হামলা করে তাকে ধ্বংস করে দাও, এরকম বলা হয়নি। তাহলে এখানেও রয়েছে ফেতনার কাজ, সুতরাং ধৈর্যের দরকার আছে, ধৈর্য ধরতে হবে, সবুর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ইমানদাররা, তোমরা ধৈর্য ধরো, পরস্পর ধৈর্য ধরার ওসিয়ত করো, আর আল্লাহকে তোমরা ভয় করো, সবসময় দিনের কাজে লেগে থাকো, প্রহরীর মতো সব সদা জাগ্রত থাকো, সতর্ক থাকো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তাহলে তোমরা সফল হবে। আর সবুর করলে, ধৈর্য ধরলে তার আপনার ফল আছে। আর সবুর করার চেষ্টা করলে আপনি সবুর করতে পারবেন, ধৈর্য ধরার চেষ্টা করলে আপনি ধৈর্য ধরবেন, আর ধৈর্য ধরে আপনি থাকেন তাহলে সবুরে মেওয়া ফলে। সবুর করলে আপনি মেওয়া পাবেন, ধৈর্য ধরলে আপনি তার ফল পাবেন। সেক্ষেত্রে যখন আপনি পারবেন না তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। আমি একটা উদাহরণ দিই, আপনার বাড়িতে মনে করুন ডাকাতি পড়েছে, আপনার বাড়িতে ডাকাতি পড়েছে, তাদের প্রত্যেকের হাতে কি আছে? অস্ত্র আছে অথবা বোম আছে। আপনি বাড়িতে আছেন, বাড়িতে ছেলে মেয়ে সবই আছে, আপনার কিছুই করার ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে আপনার জন্য জায়েজ যে আপনি তাদের বিরুদ্ধে লড়বেন। আপনার কাছে যদি অস্ত্র থাকে তো আপনিও লড়েন, আর যদি আপনার কাছে কিছুই না থাকে আপনি কি দিয়ে লড়বেন বলুন? আপনি কি দিয়ে লড়বেন? তখন আপনাকে কি করতে হবে? করে না, করে না, মানুষ এরকমই তো করে, এটাই হচ্ছে নিয়ম। আপনার যখন আপনার প্রতিরোধ করার ক্ষমতা নেই, প্রতিবাদ করার ক্ষমতা নেই, আপনার যখন নিজেকে বাঁচাবার ক্ষমতা নেই, প্রতিরক্ষা করার ক্ষমতা নেই, তখন আত্মরক্ষা করার ক্ষমতা না থাকলে আপনাকে এইভাবে আত্মরক্ষা আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এক্ষেত্রে যদি আপনি অধৈর্য হয়ে সে আপনাকে বন্দুক ধরে আছে আর আপনি গালে থপ্পড় লাগান কিংবা পানির বোতল দিয়ে মারতে যান, তো আপনাকে শুট করে দেবে, সঙ্গে সঙ্গে আপনি ইস্পার থেকে উস্পারে চলে যাবেন। এক্ষেত্রে আপনার ধৈর্য ধারণ করতে হবে। আশা করি ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন যে ধৈর্য কোন সময় ধরতে হবে, কেন ধরতে হবে। আর যত বড় ধৈর্য ধরবেন আপনি তত বড় আপনি ফল পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সাবর, তোমাদের পরবর্তী কালে মানে যত দিন যাবে তত এমন দিন আসবে যেদিনে ধৈর্য ধরা বড় কঠিন হয়ে যাবে, ঈমান রাখা হাতে আঙার রাখার মতো হবে, তাই না? কঠিন হবে। সেই ক্ষেত্রে যারা ধৈর্য ধারণ করবে, লিল মুতামাসসিকি ফীহিন্না ইয়াউমাইযিম বিমা আনতুম আলাইহি আজরু খামসিনা মিনকুম, সেই দিনে যে ধৈর্য ধারণ করে সবুর করে নিজের ঈমানকে বাঁচাতে পারবে, নিজের দিনকে বাঁচাতে পারবে, তার তোমাদের মতো 50 জনের সওয়াব হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের মধ্যে 50 জন না আমাদের মধ্যে? না, তোমাদের মধ্যে 50 জনের সওয়াব হবে। সেই ব্যক্তির সেই কাল আসছে যে কালে সে ধৈর্য ধরলে পরে 50 জন সাহাবীর সওয়াব হবে। আল্লাহু আকবার! কোন সে যুগ? সাহাবীদের যুগ দেখুন, সাহাবীদের যুগ, সাহাবী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আছেন, ভুল করলে আকাশবাণী হচ্ছে, সেখানে ইসলাম মানা কোনো সমস্যা নেই, চারিদিকে ইসলাম শত্রু নিধন হয়ে গেছে, এমন একটা পরিবেশ, শান্তিময় পরিবেশ যেখানে কেউ কাউকে ধোকা দেবে না, কেউ কারো ক্ষতি করবে না, সেখানে কোনো পাপের ব্যাপার নেই, সেখানে পাপের বাজার নেই, সেখানে কক্স বাজারের মতো সমুদ্র সৈকত নেই, সেখানে অমক কি বলে সিনেমা নেই, কিচ্ছু নেই, সেখানে ইন্টারনেট নেই, সেখানে হোয়াটসঅ্যাপ নেই, সেখানে অশ্লীল ছবি নেই, সেখানে অশ্লীল দর্শন নেই, সেখানে আপনার কোন রকমের টিভি নেই, বাড়িতে বাড়িতে টিভি নেই, আমাদের আজকাল বাড়িতে বাড়িতে এমন টিভি আছে আমরা বেশ্যাদের মুখ দেখতে দেখতে তারপর ঘুমাই। একজন বলছে, হুজুর আমরা তো আল্লাহ রসুলকে স্বপ্ন দেখি না। আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলে কি করতে হবে? তো বললাম যে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখবেন, আপনি ঘুমার আগে কি করেন? ঘুমানোর আগে বলছে ওই টিভি দেখি, তারপর ঘুমিলে ঘুমিয়ে যান। তাহলে টিভিতে আপনি কি দেখেন, কাকে দেখেন? চোখ বন্ধ করলে তাকে দেখবেন নাকি আল্লাহ রসুলকে দেখবেন আপনি? দেখার শখ দেখছেন, লাগাচ্ছে নিম গাছ আর খাবে কি আঙ্গুর, তোমার এই আঙ্গুর খাওয়ার শখ মুখেই থাকবে, টক টক লাগবে, লাগাচ্ছ তুমি তেতো ফল, তেতো হবে। তো যেমন পরিবেশ আমাদের এই পরিবেশ, এই পরিবেশে ঈমান রাখা বড় কঠিন। এক জায়গায় শুনলাম যে সেখান থেকে লোক আসবে না, বলছে কেননা খেলা আছে। আর যদি বাংলাদেশ পাকিস্তান খেলা থাকে বা ইন্ডিয়া বাংলাদেশ খেলা থাকে, বাহ, তাহলে তো আমরা সাংঘাতিক। নিজের দেশের আমি সৌদি আরব থেকে এখান থেকে এমন হইচই করছি, আমি শুনেছি এক জায়গাতে নিজের দেশ হেরে গেল বলে টিভির কাঁচ ভেঙে দিল, শুনেছেন আপনারা? চিন্তা করতে পারেন কত বড় খেলার পাগল, নিজের দেশ হেরে গেল তো টিভির কাঁচ ভেঙে দিল। তো এরা এমন পাগল যে খেলা নিয়ে, এই আপনার বেশ্যা নিয়ে, এই আপনার ফিল্ম নিয়ে, এই এই নানা রকম নিয়ে সব সময়ে এমন ফিতনায় পড়ে আছে যে ফিতনা থেকে বাঁচা বড় কঠিন হবে। তাহলে কি আমরা 50 জন সাহাবীর সওয়াব পাওয়ার যোগ্য নই? সাহাবীদের পরিবেশ খুব সুন্দর, পরিচ্ছন্ন, পবিত্র। আর আমরা এই অপবিত্র পরিবেশে থেকেও যদি আমরা ঈমান ধরে রাখতে পারি, এমন এক ফিতনার সময় যে চারিদিকে ফিতনা, যেখানে চারিদিকে তাকালেই শুধু ফিতনা, সেই ফিতনার সময় যদি আমার নিজের ঈমানকে ধরে রাখতে পারি, তাহলে কি আমরা সেই সওয়াব পাওয়ার যোগ্য নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা বললেন, কালু ইয়া নবী আল্লাহ আওয়ামিনহুম, 50 জন ওদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল মিনকুম, বরং তোমাদের মধ্যে 50 জনের সওয়াব হবে তাদের। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের চেষ্টা করা উচিত যে আমরা সাহাবী না হতে পারি, কিন্তু 50 জন সাহাবীর কি নব? সওয়াব নব ইনশাআল্লাহ। ফিতনার সময়ে আপনার আবেগ থেকে দূরে থাকতে হবে। যদি আপনি আবেগ প্রয়োগ করেন, আর সাধারণত এই সদ্য যুবক যারা, তাদের গায়ে থাকে, দেহে থাকে টকবগে রক্ত, এই রক্ত আল্লাহর পথে ক্ষয় হোক তারা চায়, আল্লাহর পথে জান দিতে চায়, আল্লাহকে এত ভালোবাসে, নবীকে এত ভালোবাসে, সত্যিই তারা জান দিতে চায়, তারা প্রাণ দিতে চায়, তারা রক্ত দিতে চায়, কিন্তু দিতে হবে ঠিক জায়গাতে। দেখুন, সব জায়গায় আবেগ দিয়ে কাজ করলে হবে না, আবেগ থাকা ভালো। এক জায়গায় এক জায়গাতে আপনার সামনে একজন মুসলিম নারীকে অমুসলিমরা ধর্ষণ করছে, আপনার রক্ত টকবক করে ফুটবে, ফোটা উচিত, কিন্তু আপনি ঝাঁপিয়ে গিয়ে আপনার জান দেবেন, এটা এটা উচিত না। আপনি প্রতিবাদ করবেন, কিন্তু যে প্রতিবাদ করলে আপনার জীবন যাবে, সেই প্রতিবাদ করতে আপনার জীবন দেওয়া এখানে কর্তব্য নয়। যেখানে একটা দেশ আপনার বিরোধী, সেই দেশের বিরুদ্ধে, আপনি রাষ্ট্র নেতার বিরুদ্ধে, আপনি সরকারের বিরুদ্ধে, আপনি কামানের সামনে, ট্যাঙ্কের সামনে, ওপর থেকে জাহাজে, জাহাজ থেকে বোমা ফেলা হচ্ছে, তার সামনে আপনি নিচে থেকে ঢিল মারবেন আর ঢিল মেরে জাহাজ নিপাতন করবেন, এটা আপনার বুদ্ধিমানের কাজ না। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগে লাগাম থাকা দরকার। একটা 5 লক্ষ টাকা দামের গাড়ি, 5 লক্ষ রিয়াল, টাকা না, 5 লক্ষ রিয়াল দামের গাড়ি, সেই গাড়িতে সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নেই, 500 স্পিড আছে, হাইওয়েতে চালালে 500 স্পিডে ছুটবে। সেই গাড়িতে যদি একটা জিনিস না থাকে, বিপদ অনিবার্য। সেটা কোন জিনিস? ব্রেক। যদি সেই গাড়িতে ব্রেকটি না থাকে, স্পিডে চালাতে চালাতে যখন সামনে কোন বিপদ আসবে, আপনাকে গাড়িটাকে কন্ট্রোল করতে হবে, আর কন্ট্রোল করার জিনিস হচ্ছে ব্রেক। সেই ব্রেক যদি না থাকে, সে গাড়ি নিয়ে আপনি বিপদে পড়বেন, বরং আপনার দুর্ঘটনা ঘটবে এবং আপনি মারা যাবেন এবং অযথা প্রাণ দেবেন। সুতরাং আপনার গাড়ি থাক, আপনার মনের আবেগ থাক, আপনার মনে জোশ থাক, কিন্তু সেই জোশে যেন হোশ থাকে, সেই জোশে যেন ব্রেক থাকে, আপনার আবেগ, আবেগের হাওয়া যেন ঝড়ে পরিণত না হয়। সব কিছু ভালো, কিন্তু অতি কিছু ভালো না, অতি হচ্ছে ক্ষতি, অতীতেই ক্ষতি। আগুন ভালো জিনিস, কিন্তু আগুন বেশি হওয়া ভালো না, কন্ট্রোলে থাকা ভালো। পানি ভালো জিনিস, কি সুন্দর কন্ট্রোলে আছে, আর এই পানি যদি কন্ট্রোল হারা হয়ে যায়, মসজিদ ডুবে যাবে, গোটা আলগাদ ডুবে যাবে, শহর ডুবে যাবে। এইভাবে প্রত্যেক জিনিসের কন্ট্রোলের ভিতরে সবকিছু ভালো। আপনার ভিতরে রাগ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত রাগ ভালো না। রাগ যার নেই সে হিমার গাধা, তাই না? রাগ থাকতে হবে, প্রত্যেক মানুষের ভিতরে রাগ থাকা উচিত, কিন্তু যার রাগকে যে দমন করতে পারে না, সে কিন্তু কি হয়ে যাবে, সে সীমার বাইরে চলে গেলে নিজে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য রাগকে কন্ট্রোল করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাগযাব, তুমি রাগ করো না, রাগ করো না, ওয়াল কাযিমিন আল গায়জ, যারা নিজের রাগকে পান করতে পারে, দমন করতে পারে, এমন লোকের প্রশংসা করা হয়েছে আল্লাহর কোরআনে। সুতরাং বলছিলাম কি, আবেগ থাকা ভালো, কিন্তু আবেগে লাগাম থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতানুন ওয়া ফুরকাহ ফাইযা কানা যালিকা ফাকসির সাইফাকা ওয়াত্তাখিজ সাইফাম মিন খাশাব। এমন এক সময় আসছে যখন ফিতনা হবে, যখন বিচ্ছিন্নতা হবে, যখন আপোষে রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে লড়াই চলবে, যখন দুই পক্ষ বা তিন পক্ষ আপোষে লড়তে চাইবে, তখন তুমি তরবারি, তোমার তরবারিটাকে ভেঙে ফেলো এবং কাঠের তরবারি বানিয়ে নিও। হিংসা যেদিন যাইবে দুনিয়া ছাড়ি, সব তরবারি হইবে সেদিন কাষ্ঠের তরবারি। তুমি জানো না কোন দলে, আলীর দলে যাব না আয়েশার দলে যাব, মুয়াবিয়ার দলে যাব না আলীর দলে যাব, কোন দলে যাব? সবাই তো সাহাবি, সবাই ভালো লোক, এরাও মুসলমান ওরাও মুসলমান, কোন দলে যাব আপনি বুঝতে পারছেন না? এ পার্টিও মুসলমান, ও পার্টিও মুসলমান, কোন পার্টিতে যাব? এ জামাতও মুসলমান, ও জামাতও মুসলমান, কোন জামাতে যাব? যখন বুঝতে পারবেন না, দুই জামাতের দুই দলে লেগে গেছে লড়াই, তখন তুমি তোমার তলোয়ারটা ভেঙে দিয়ে কাঠের তরবারি তলোয়ার বানিয়ে নিও। এটা কার নির্দেশ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য এক হাদিসে আছে, ফাইন খাশিতাই ইউবহিরাকা শুআ উসাইফি ফালকি সাওবাকা আলা ওয়াজহিক। তুমি যদি ভয় করো যে তোমার তরবারির চমক তোমার চেহারাকে ঝলসে দেবে, তাহলে তুমি তোমার চেহারার উপরে কাপড় রেখে নিও, যাতে করে তোমার চোখ ঝলসে না যায়। তার মানে তরবারির দিকে তাকিয়ে দেখো না, তরবারির চমক যেন তোমাকে আকৃষ্ট না করে। আরেক হাদিসে আছে, ফাইন আদরাকতা যালিকা ফাকুন আব্দাল্লাহিল মাকতুল ওয়ালা তাকুন আব্দাল্লাহিল কাতিল। যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে তুমি জড়িয়ে গেছো ফিতনাতে, এখন তোমাকে মারতে আসছে, মারতে আসার সময়ে আপনার হক আছে যে আপনি আত্মরক্ষা করবেন। যেমন বললাম আপনার বাড়িতে ডাকাতি পড়েছে, আত্মরক্ষা করার আপনার কি আছে? হক আছে, অধিকার আছে। সেই সময়ে আপনি লড়তে পারেন না। সেই লড়াতে যদি আপনার জান চলে যায় আপনি শহীদ, আপনার স্ত্রীকে বাঁচাতে গিয়ে যদি আপনার জান চলে যায় আপনি শহীদ, আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে আপনার জান চলে গেলে আপনি শহীদ, আপনার ধন মাল বাঁচাতে গিয়ে যদি আপনার জান চলে যায় তাহলে আপনি শহীদ। কিন্তু অস্ত্র, বিনা অস্ত্রে আপনি বাঁচাবেন কি করে? সুতরাং যদি ফেতনাতে পড়ো, সেই সময় চেষ্টা করো যে তুমি আল্লাহর বান্দা মাকতুল হবে, কাতেল হবে না। তার মানে তুমি খুন হয়ে যাবে তবু কাউকে খুন করবে না। আরেক হাদিসে আছে, কুনকা খাইরি ইবনাই আদম, আদমের দুই সন্তানের মধ্যে যে সন্তানটি ভালো ছিল তার মতো হইও। সর্বপ্রথম ইতিহাসে, মানুষের ইতিহাসে সর্বপ্রথম খোনাখুনি কখন হয়? কখন হয়? আদম আলাইহিসসালাম যুগে, তাই না? আদমের দুই ছেলে প্রথমে খুন করে, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. এই শুরু হয়ে গেল দুই ভাইয়ে ঝগড়া, কোরবানি দিল, একজনের কোরবানি কবুল হলো আর একজনের হলো না, হিংসা হলো। পৃথিবীর ইতিহাসে প্রথম হিংসা কে করেছিল? শয়তান। শয়তান প্রথমে হিংসা করেছে, তাই না? কার প্রতি? আদম আর হাওয়ার প্রতি। তারপরে এসে হিংসায় বশবর্তী হয়ে অহংকার আর হিংসা, এই জন্য বলা হয় প্রথম সারা বিশ্বে প্রথম পাপ হল হিংসার অহংকার। শয়তান অহংকার দেখিয়েছিল, তারপরে হিংসা। আদম সন্তানের দুই ভাই এরাও কিন্তু হিংসায়, হিংসার বশীভূত হয়ে তারা এক অপরকে হত্যা করল। কে কাকে হত্যা করেছিল? হাবিল কাবিল দুই ভাই। কে কাকে হত্যা করেছিল? কাবিল ছিল হত্যাকারী না হাবিল? কাবিল ছিল হত্যাকারী। কা, কাটা মনে রাখবেন, কাতেল মানে হচ্ছে কতলকারী, হত্যাকারী। কাবিল, কাবিল, কাতেল, তো এটা মনে, অনেক সময় মনে থাকে না, আলমদারও মনে থাকে না, উল্টাপাল্টা বলে। তো কাফ যদি মনে রাখেন তাহলে কাবিল কাতিল, তাহলে হত্যাকারী কে ছিল? কাবিল ছিল। আর হাবিলকে হত্যা করে ফেলল। তাহলে খাইরা ইবনে আদম, আদম সন্তানের মধ্যে দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে হল? হাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরকম ফিতনায় জড়িয়ে গেলে তুমি হাবিলের মতো হইও, কাবিলের মতো হইও না। খুন যদি হও, খুন যদি করে তোমাকে, তুমি খুন হয়ে যাও, তবে তুমি নিজের হাতে কাউকে খুন করো না। কারণ মানুষ খুন করা, বুঝতে পারছেন, যে ব্যক্তি একটা মানুষকে খুন করলো, সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে খুন করলো। আর যে ব্যক্তি একটা মানুষকে জীবিত করলো, সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে জীবিত করলো। খুন করা চারটিখানি কথা না, খুন বিশাল, একটা মানুষের খুন করে দেওয়া, চাহে সে মুসলিম হোক অমুসলিম হোক, খুন খুনি। আর যদি অন্যায় ভাবে আপনি খুন করেন, আর পাবলিক সাধারণত যে পাবলিক থাকে সেগুলো সাধারণত অন্যায় ভাবে, যেগুলো আপনার সাধারণত ইসলামের কারণে খুন করা হয়, যে ব্লগারদেরকে খুন করা হচ্ছে, নবীকে গালাগালি করছে তার জন্য খুন করা হচ্ছে, ওই যে এখন আবার বোরাক বের করেছে নবীর মূর্তি বের করে, হ্যাঁ দেখছেন বোরকাওয়ালি মেয়েরা বোরাক ধরে ধরে নিয়ে যাচ্ছে, কত রকম কাণ্ড বাংলাদেশে। এই বাংলায় এক আজব দেশ, ছোট্ট একটি দেশ, সেখানে আপনি দেখবেন নানা রকমের ড্রেস আর বেশ, সেখানে সুবহান আল্লাহ, তো সেখানে মানুষও রেডি আছে খুন করতে হবে। এই খুন করতে হবে সেটা সরকার করবে, আমার সরকার করবে না, আমার সরকার মুসলিম সরকার না, ইসলামী আইন নেই, ওরা করবে না। তোমার সরকার যদি না করে তোমাকে দায়িত্ব কে দিল? তোমাকে, তোমার পক্ষ থেকে আল্লাহ রসুলের ডকুমেন্ট এসছে যে তুমি গিয়ে খুন করো? এই সব খুনগুলো করে কিসের বসে? আবেগ বসে, এবং ভাবে এতে প্রচুর স্বভাব আছে, কারণ সে আল্লাহ রসুলকে গালি দেবে আর আমি তাকে ছাড়ব না। এটা হওয়া উচিত কিন্তু করা উচিত না। আবেগ থাকলে পরে আবেগকে কন্ট্রোল করতে হবে। আর কিভাবে আপনি আবেগ কন্ট্রোল করবেন সেটা আমি বলছি। নিরাশ হওয়ার, বন্ধু আমার, মুসলিমদের দুরবস্থা দেখে নিরাশ হওয়ার কিছু নেই। চারিদিকে যে মুসলমানদের দুরবস্থা চলছে তা দেখে নিরাশ হয়ে যুবক আবেগে পতিত হয়, অভয়চিত্ত ভাবনামুক্ত নবযুবক, বন্ধু আমার, মুসলিমদের দুর্দশা দেখে তোমার রক্ত টকবক করে ফুটবে, বাহুবলে বলিয়ান নওজোয়ান, বন্ধু আমার, তোমার দেহে শক্তি আছে, সেই শক্তি প্রয়োগ করতে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসুলের জন্য সেই শক্তি প্রয়োগ করতে তোমার মন চাইবে। নিবেদিত প্রাণ বন্ধু আমার, তুমি তোমার প্রাণকে আল্লাহর রাস্তায় নিবেদন করতে কুণ্ঠাবোধ করবে না। আবেগ থাকা ভালো, কিন্তু আবেগের নিয়ন্ত্রণ চাই, আবেগের লাগাম চাই। আর সেই লাগামটা কিসের হবে? আপনার যে আবেগ আছে আপনার মনের ভিতরে, বললাম সেই আবেগের কি চাই? ব্রেক চাই। সেই ব্রেকটা কিসের হবে? কোরআন এবং সহিহ হাদিসের। একটা উদাহরণ নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, মারা গেলেন বলা হবে না? হবে না। অনেকে বলে রাসূলুল্লাহ মারা যাননি, পর্দা নিয়েছেন, মারা গেলে বেয়াদব, যারা আল্লাহর রাস্তায় শহীদ তাদেরকে মৃত বলতে হয় না। তো কোরআন বলেছে মৃত, আবু বকর এসে বললেন মৃত, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, তিনি শায়িত আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে চুমা দিলেন, আর ওদিকে বাইরের সাহাবীরা বিশ্বাস করতে পারছিলেন না যে রাসূলুল্লাহ ইন্তেকাল করতে পারেন। ওমারের কাছে খবর গেল, ওমার তো জানেন কেমন লোক, যে বলবে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে আমি তার গর্দান উড়িয়ে দেব, খবরদার বলবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এ হচ্ছে আবেগ, প্রচুর আবেগ। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ যে বলবে ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে তাদের গর্দান কাটবে, তাদের পা কেটে ফেলবে, কিংবা আমি তার গর্দান উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, হুজরায় ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুমা দিলেন, তারপর তিনি বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাত। দেখেন আবু বকর প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তিনি বললেন যে ব্যক্তি মুহাম্মাদের ইবাদত করত সে জেনে নাও যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়্যুল লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখো যে আল্লাহ তাআলার কোন মৃত্যু নেই। তো আমরা কার ইবাদত করি, মুহাম্মদের না আল্লাহর? আল্লাহর ইবাদত করি। আর কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাইম মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম। আবু বকর আয়াত পড়ে শোনালেন, শোনো সাহাবীরা, আল্লাহ বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ মাত্র রাসূল, তিনি রাসূল হয়ে দুনিয়াতে এসেছিলেন। তিনি মানুষ ছিলেন না ছিলেন না, মানুষ ছিলেন, আমাদের মতো মানুষ, কিন্তু আমরা তার মতো মানুষ নই, মানুষ ছিলেন। তাকে কথার কষ্ট হতো, তার সন্তান আছে, তার বিবি আছে, ঘর সংসার আছে, তার পেশাব পায়খানা আছে, তিনি মানুষ। তিনি রাসূল হয়ে এসেছিলেন, তার প্রতি ওহী করা হতো। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগেও বহু রসুল গত হয়ে গেছে, তো ইনিও রাসূল, ইনিও গত হয়ে যাবেন। আফা ইম্মাতা, হে লোক সকল, যদি তিনি মারা যান, দেখুন কোরআনও বলছে মাতা, যদি তিনি মারা যান, আও কোতেলা, অথবা তাকে খুন করে দেওয়া হয়, হত্যা করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা পিছনে ফিরে যাবে, মানে কাফের হয়ে যাবে? যখন এই আয়াত পাঠ করা হল, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগের মুখে কি পড়ে গেল? লাগাম পড়ে গেল। কিসের লাগাম পড়ল? কোরআনের, কোরআনের লাগাম পড়ল। আফাই মাতা, কোরআন বলে দিয়েছে রাসূল, ইন্নাকা মাইয়্যিতুন, হে রাসূল আপনি মরবেন, আপনার মরণ আসবে। কোরআনের আয়াত পাঠ করলে ওমারের সেই গর্দান উড়িয়ে দেব, এ ভাষা কি হয়ে গেল? খান্ত যেন সাপের মাথায় জড়ি পড়ল, সাপ যেন নিজের মাথা খুপড়িতে ঝুপড়িতে ঢুকিয়ে নিল। ওয়াল্লাহি লাকান্না নাস লাম ইয়াকুনু ইয়ালামুনা আন্নাল্লাহা আনজালাহা হাত্তা তালাহা আবু বকর, যেন সাহাবিদের মধ্যে কেউ জানত না যে এই আয়াত কোরআনে আছে, এই আয়াত অবতীর্ণ হয়েছে। আবু বকর যখন তেলাওয়াত করলেন তখন সবার হুঁশ ফিরল, কোরআনের আয়াত পড়া মাত্রই বাস একদম শান্ত ক্ষান্ত, আর কেউ কথা বললেন না। তখন সবাই মেনে নিলেন এক বাক্যে, স্বীকার করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে নেই। তাহলে আবেগ আপনার থাকা ভালো, কিন্তু আবেগের কি থাকতে হবে? ব্রেক থাকতে হবে। কোরআন ও হাদিস থেকে আপনার জ্ঞান থাকলে পরে আপনি ব্রেক দিয়ে আপনি আপনার আবেগকে কন্ট্রোল করতে পারবেন। মানছি সারা বিশ্বে মুসলমানদের যে লাঞ্ছনার অবস্থা, গঞ্জনার অবস্থা, ভর্ৎসনার অবস্থা, পদদলিতের অবস্থা, এই যে অবস্থা, এই অবস্থা দেখে আপনার মন ছটফট করবে, জিহাদ করতে ইচ্ছা হবে, কিন্তু তা বলে জিহাদের যে শর্ত আছে, জেহাদের যে ইমানি শক্তি চাই, আপনার বাহ্যিক শক্তি চাই, আপনার ইমাম চাই, এসব শর্তগুলো না থাকলে আপনি জেহাদ করবেন কাকে দিয়ে? জলের ছিটা দিয়ে লগির গুঁতো খাবেন না। দেখুন এখানে সবুরের কথাই আছে, আবেগ এবং সবুর। আপনি নদীর ঘাটে গোসল করছেন, এমন সময়ে একজন নৌকা এইভাবে যে লগি দিয়ে ঠেলে ঠেলে নৌকা আছে না, এগুলো না, ওই যে লগি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায় ছোট ছোট নৌকা যেগুলো, সে ওইদিকে পার হয়ে যাচ্ছে, তো কোন রকম আপনার তার নৌকা থেকে আপনার গায়ে পানি লেগেছে। কথায় বলে ছিটা পানি আর মিছা কথা গায়ে খুব লাগে, তাই না? গায়ে লেগে গেল, আপনি তখন করলেন কি, পানির ছিটা মারলেন কাকে? মাঝিকে, নৌকাওয়ালাকে। পানির ছিটা মারছেন, ও তখন যখন পানির ছিটা মেরেছে গায়ে লেগেছে, ও তখন লগি তুলে মারলো বাড়ি আপনার মাথায়, নেন আপনি পানির ছিটা দেন আর লগির বাড়ি মারুক, এটা কি জ্ঞানীর কাজ? তোমার কাছে যখন লগি নেই তখন পানির ছিটে দিয়ে তার মুখে পানির ছিটে তাকে রাগ রাখবে, আর তার হাতে যা আছে তাই দিয়ে বাড়ি মারবে। তো তুমি পানির ছিটা দিয়ে লগির গুঁতো খাবে, এটা তোমার বুদ্ধিমানের কাজ নয়। সুতরাং সরকারের কাজ আপনি করতে যাবেন না, সরকারের বিরোধিতা আপনি করতে যাবেন না, যদি আপনি সেই রকম লোক না হন। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে আপনি যাবেন না, দণ্ডবিধি কায়েম করতে আপনি পারবেন না, পারেন না। যদি কেউ এমন পাপ করেছে যে পাপে তাকে হত্যা করা হয়, সে হত্যাটা কে করবে? সরকার করবে, আপনি করতে যাবেন না। আর সন্ত্রাস, সন্ত্রাস শুধু মুসলমানদের মধ্যে নয়, সন্ত্রাসের কোনো জাত নেই, সন্ত্রাসের কোনো জাত নেই। সন্ত্রাস সব ধর্মেই হতে পারে, সব ধর্মের মানুষদের মধ্যেই সন্ত্রাস আছে। সন্ত্রাস সৃষ্টি হওয়ার মেন কারণ যেটা আছে সেটা হচ্ছে বঞ্চনা ও লাঞ্ছনা। মানুষ যখন বঞ্চিত হয়, মানুষ যখন লাঞ্ছিত হয়, তখন তারা সন্ত্রাস করে। বঞ্চিত মানুষের অধিকার যদি ফিরিয়ে দেন, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। লাঞ্ছিত মানুষকে যদি আপনি তা যথার্থ সম্মান দান করেন, তাহলে আপনার সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। ব্যাস, এবারে আমি বলব ফেতনা থেকে বাঁচার উপায়। যে ফেতনা থেকে বাঁচার উপায় একটা হল যে আপনি ফেতনা থেকে বাঁচলে কি একদম কিছুই করবেন না? আমি আগে ইশারা করেছিলাম যে বলব আমরা পরে, অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করতে হবে। এ নয় যে আপনি ফেতনায় ঠিক আছে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, ভালোই হচ্ছে, না, এইরকম আপনার মনে প্রাণে থাকলে হবে না। আপনাকে ঘৃণা করতে হবে। যে কোনো সন্দেহ আপনার আসবে, সেই সন্দেহে যখনই আপনি পড়বেন, তখন সঙ্গে সঙ্গে আলেম ওলামার কাছে গিয়ে আপনি তার সমাধান নেওয়ার চেষ্টা করবেন। আর যে কোনো খারাপ কাজকে আপনি ঘৃণা করবেন, যদি আপনি বাধা দিতে না পারেন, প্রতিবাদ করার না ক্ষমতা না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তুরাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসির উদান উদান। মানুষের কাছে ফিতনা আসবে, মানুষের উপরে ফিতনা পতিত হবে চাটায়ের, ওই যে পাতা দেখেছেন চাটায়, এখানে আমাদের দেশেও আছে, খেজুরের পাতা দিয়ে চাটায় বোনা হয় না, একটার পর একটা, যদি একটা একদিকে খুলে দেওয়া হয় তো একটার পর একটা পাতা খসে পড়তে থাকে। একটা ফিতনা যাবে, আবার একটা ফিতনা আসবে, একটা ফিতনা যাবে, আবার একটা ফিতনা আসবে। ফাআইয়ু কালবিন উশরিবাহা নুকাতাত ফীহি নুকাতুন সাউদা। এবার যদি কারো হৃদয়ে এই ফিতনা ঢুকে যায়, তাহলে তার হৃদয়ে কি হয়ে যায়? কালো দাগ পড়ে যায়। ওয়াইয়ু কালবিন আনকারাহা নুকাতাত ফীহি নুকাতুন বাইদা। আর যার হৃদয় সেটাকে অস্বীকার করে, যার হৃদয় সেটাকে গ্রহণ করে না, ঘৃণা করে, তাহলে তার হৃদয়ে সাদা দাগ পড়ে। হাত্তা তাসিরা, কথাটা বাকি ছিল, এমন অবস্থা যে দুটো হৃদয় হয়ে যায়, তখন দুটো হৃদয় হয়ে যায়। আলা আবিয়াদ মিসলা সাফা, একটা হৃদয় হয় একদম সাফ সাদা, আর একটা হয়ে যায় কালো। সাদা যেটা হয়, ফালা তাদুরুহু ফিতনাতুন মা দামাতি সামাওয়াত ওয়াল আরদ, যেটা সাদা হৃদয় তাকে ফিতনা কোন রকমের ক্ষতি করতে পারে না। যতই ফিতনা আসুক, সে স্ট্রং, সে পরিষ্কার। পরিষ্কার কেমন দেখেছেন আপনি? কাঁচের উপরে যখনই পানি পড়ে, পানি সরফ করে নেমে যায়, কোন ক্ষতি করতে পারে না। কিন্তু কাঁচ যদি না হয়, সেটা মাটির কিছু হয়, তো পানি কি হয়ে যায়? দেওয়ালে ঢুকে যায়। আমাদের বিল্ডিং গুলো দেখুন, বৃষ্টি হচ্ছে বিল্ডিং এ কিছুই হয় না, কিন্তু মাটির ঘর হলে, যাদের মাটির বাড়ি আছে দেশে, যদি ঝাপটার পানি হয় তো দেওয়ালগুলো কি হয়, গলে গলে, যেহেতু পানি ঢুকে যায়। যার হৃদয় কালো হয়ে যাবে, তার হৃদয় ওই রকম পানি ঢোকার মতো ফেতনা ঢুকবে, পাপ ঢুকবে। আর তখন অবস্থা হবে তার উবুর করা কলসির মতো। উবুর করা কলসির মতো মানে কলসি যদি এভাবে উবুর করে দেন, তো সেদিকে কিছুই ঢুকবে না, কিছু ঢুকতে গেলে নিচের দিকে পড়ে যাবে। লাই আরিফু মারুফান, ভালোকে ভালো জানবে না। ওয়ালা ইউনকিরু মুনকারান, খারাপকে খারাপ জানবে না। ইল্লা মা উশরিবা মিন হাওয়া, যেটা তার নিজের মনমতো হবে সেটাকে সে গ্রহণ করবে, মনমতো না হলে সে গ্রহণ করবে না। সুতরাং আপনার হৃদয়কে প্রস্তুত রাখা দরকার, যে আমি ফেতনার সময়ে আমি আমার হৃদয় দিয়ে, আমি কিছুই করতে পারবো না, কিন্তু আমি আমার হৃদয় দিয়ে ঘৃণা করব। ওখানে খোনাখুনি হচ্ছে, এ খোনাখুনি আমি চাই না, আমি ঘৃণা করি, কিন্তু আমি কারো পক্ষে নেই, না স্বপক্ষে না বিপক্ষে, কিন্তু আমি অন্তর দ্বারা ঘৃণা করব। ফেতনা থেকে বাঁচার আরো একটি কারণ হল যে ফেতনার সময়ে আপনি শিওর হবেন, নিশ্চিত হবেন যে আসলে ফেতনা, এই ফেতনাটা কিভাবে হল, ফেতনাটায় কারা সব মানে সত্য ভালো পক্ষে আছে, কি বলে আপনার সঠিক পথে আছে, কারা বাতিল পথে আছে, কারা হকপন্থী কারা বাতিলপন্থী, এইভাবে আপনি নিজে সেটাকে জানার চেষ্টা করবেন। আনাস বিন মালিক রাজিয়াল আহ থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাআন্নি মিনাল্লাহ ওয়াল আজালাতু মিনাশ শাইতান, যে কোনো কাজে ধীরতা স্থিরতা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়ো করে শোনা মাত্রই আপনি বিচার না করে চোখ বন্ধ করে আপনি একটা পক্ষ অবলম্বন করলেন, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়ো করা চলে না, ফেতনার সময়ে তাড়াহুড়ো করে কোন একটা ফায়সালা নেবেন তাতে ক্ষতি আপনার হবে। সুতরাং অন্য এক হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন ইন্নাহা সাতাকুনু উমুরুন মুশতাবিহাত, বহু বিষয় আছে যে বিষয়গুলো সন্দিগ্ধ বিষয় হবে, সুতরাং তোমরা সেই সময়ে শান্ত হও, ক্ষান্ত হও, ধীর হও, স্থির হও। ফা ইন্নাকা আন তাকুনা তাবিআন ফিল খাইরি খাইরু মিন আন তাকুনা রাসান ফিশ শার, ভালোর মাথা যদি না হতে পারো ভালোর লেজ হলেও তোমার ভালো, কিন্তু খারাপের মাথা হওয়া বড় খারাপ, খারাপের মাথা হওয়া খারাপ। তার মানে তুমি ফেতনাটা তুমি সৃষ্টি করলে, তুমি তার রাইস হলে, তুমি তার নেতা হয়ে গেলে, তোমার দ্বারাতেই প্রচার হলো প্রসার হলো, এটা হচ্ছে খুবই খারাপ। সুতরাং ধৈর্য ধরতে হবে এবং আপনার ধীরতা স্থিরতা অবলম্বন করে কোন বিষয়ে কথা বলবেন, মন্তব্য করবেন। হঠাৎ করে আপনাকে প্রশ্ন করলো দায়েশ কি, আপনি চট করে একটা উত্তর দিলেন চোখ বন্ধ করে, না আপনি জানেন না তো আপনি সেই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন, বিশ্বের অমক অমক লোকটা কি সন্ত্রাসী না যে মুজাহিদ, ভাই আমি জানি না আমি কি করে প্রশ্ন করব, বাংলাদেশে এনজিও এনজিওটা